الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين سوره حج 37 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন কুরবানির পশু তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিদর্শনসমূহের অন্যতম লাকুম ফিয়া খায়র এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে ফাজকুরুসমাল্লাহ আলাইহা সাওয়াফা পশু দাঁড় করিয়ে যখন কোরবানি করবে তোমরা তখন তার উপরে আল্লাহর নাম স্মরণ করো বিসমিল্লাহ আল্লাহ আকবর এটা বলতে হবে কমপক্ষে এটা না বললে ওই পশুটা হারাম হয়ে যাবে ফায়জা ওয়াজিবাত জুনুবুহা যখন তোমরা ওটাকে ফেলে দিলে জবাই করার পরে এখন তোমরা ওখান থেকে খাও আতেমুল খাওয়াও কানেয়া অল মৌতাররা যারা চায় না এবং যারা চায় এজন্য আমরা কোরবানি গোশত তিন ভাগ করি তাই না এক ভাগ নিজের সংসারে নিজেরা খাই আর এক ভাগ প্রতিবেশী যারা কোরবানি করতে পারেনি কিন্তু চায় না ব্যাপার আছে না তাদেরকে পৌঁছে দেওয়াটাই সবচেয়ে উত্তম এটাই ইসলামী ভ্রাতৃত্ব কেন সে তো চাইবে না তবু তাকে আমি জানি সে আমার প্রতিবেশী ভাই যে কোনো কারণে কোরবানি করতে পারেনি তার কি মনটা চায়নি তাই আমার কর্তব্য তাকে পৌঁছে দেওয়া কানে সে চায় না অল্পতাররা যারা চায় সাইল ফকির মিসকিন আসেই তো সমাজে থাকবে চিরকাল যতই অর্থনৈতিক উন্নতি আপনারা করেন ফকির মিসকিন চিরকাল থাকবেই এটা আল্লাহরই বান্দাবান্দি অর্থনৈতিক বৈষম্য এটা আল্লাহ করেই দিচ্ছেন যদি ফকির মিসকিন না থাকবে তা আপনার এই সমস্ত প্যাগান ঘর সাফ করবে কেটা আপনার রিক্সা চালাবে কে খালি নিজে হেলিকপ্টার চললে হবে হেলিকপ্টার ড্রাইভারও তো লাগবে অতএব অত বেশি লম্বা কথা বলবে না যে পাঁচ আঙুল সমান করবো ও করে করে কালমাস ফতুর হয়ে গেছে মাওয়াশুদ্দিন ফতুর হয়ে গেছে করে লাভ হবে না কিছু আল্লাহ যে বাঁধা বান্ধি তা থাকবেই এই উঁচু নুচু ভেদাভেদ আল্লাহ করেছেন মানুষের কল্যাণের জন্য পরিষ্কারভাবে সূরা জুখরুফ 43 নম্বর আয়াত পড়ে দেখান এরপরে আল্লাহ বলছেন তোমরা এটা খাও এবং নিজেরা খাওয়াও কুল্লু মানে খাও আর আতিমু মানে খাওয়াও অর্থাৎ বোঝা গেল কোরবানিগর সম্পূর্ণটা খাওয়া যাবে না যত ফ্রিজ আপনার দুই তিনটা থাক না কেন ফ্রিজে সব ঢুকবে না মানুষকে খাওয়াতে হবে তাদেরকে কানে যারা চায় না মুক্তাররা যারা চায় কাদালিকা সাখরনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন এমনি করে আমরা কোরবানি পশুগুলো তোমাদের জন্য অনুগত করে দিয়েছি যাতে তোমরা শুকরিয়া আদায় করো বলুন একটা গরুর শক্তি কি আমাদের কারো গায়ে আছে ও যদি একটা গুতা মারে আপনার মাতবাড়ি শেষ কিন্তু ও গুদা মারবে না আল্লাহ পাক ওকে অনুগত করেই দিয়েছেন যারা হজ করেছেন কোরবানি যেখানে হয় মিনাতে দেখলে তো ভয় লাগে দাঁড়িয়ে আছে সব উটগুলা বুকে সব সোরা মারা হচ্ছে গলগলকে রক্ত পড়তেছে একটা রক্ত পড়ে আরেকটা উট দেখে না কই তারা তো লাভ দেয় না একসঙ্গে কয়েকটা খাসি জবে করেন একটা জবে করছেন পাশে একটা দাঁড়িয়ে আছে ওকে দেখছে না কই লাফালে করে চলে যায় না তো কারণ আল্লাহ পাক বলছেন আমি ওদেরকে অনুগত করে দিয়েছি তোমাদের কোরবানি করার জন্য কাযালিকা সাখখারনাহা লাকুম আমরা তোমাদের জন্য ওগুলোকে অনুগত করে দিয়েছি আল্লাহ কি একা না বেশি আল্লাহ আমরা বললে কেন বোঝা গেল আল্লাহ আসলে দুর্বল লোকজন নাহলে একা পারে না তাই তো না এখানে হলো মর্যাদার কারণে আল্লাহ সর্বোচ্চ মর্যাদার অধিকারী সর্বোত্তম সত্তা সর্বোচ্চ সত্তা তিনি এই জন্য তার নিজের নাম যা ওই বহু বচনে বলা হয় ইন্না নাহনু নাযযালনা যিকরা আমরা কোরআন নাযিল করেছি আল্লাহ কি একে নাযিল করেনি কিন্তু বলছে আমরা ইন্না আতায়নাকাল কাউসার আমরা কাউসার তোমাকে দান করেছি, আসলে কি আল্লাহ একা দেননি? নিঃসন্দেহে তিনি একা। ইন্নি না বলে ইন্না বলা হচ্ছে, এটা আল্লাহর মর্যাদাগত বিষয়, এটা আরবি বাকৃতির একটা নিয়ম। কিন্তু যেখানে তৌহিদের প্রশ্ন এসছে সেখানে কিন্তু তিনি একা, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি। একটি বাক্যের মধ্যে চার পাঁচটা ওয়াহিদ মুতাকাল্লিম আছে, ইন্নানি আমি, আনাল্লাহ আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা নেই কোনো উপাস্য আমি ব্যতীত, ফাআবুদনি অর্থাৎ আমার ইবাদত করো, ও আকিমি সালাত আলা যিকরি এবং আমার জিকিরের জন্য তোমরা সালাত কায়েম করো। দেখছেন সব কিন্তু সিগায়ে ওয়াহিদ, যেখানে তৌহিদের প্রশ্ন সেখানে আল্লাহ কোন শরীক নাই, আর যেখানে সাধারণভাবে মানুষের শিষ্টাচারের প্রশ্ন সেখানে আল্লাহ পাক আমাদেরকে ভদ্রতা শিখিয়েছেন, তুমি নিজে সব করলেও কখনো আমি করেছি বলবে না, আমরা করেছি বলো, যেন আমি আল্লাহ নিজে করা সত্ত্বেও আমরা বলছি, তুমিও হে বান্দা অহংকার করো না, তুমিও আমরা বলো, ঠিক না কথা? এই ভাষার মধ্যে কত শিক্ষণীয় বিষয় রয়েছে, কোরআনের প্রতিটি বর্ণ যদি রিসার্চ করা যায় বিশাল ব্যাপার হয়ে যাবে। আল্লাহ বলছেন তোমরা কোরবানি করলে নিজেরা খেলে নয় খাওয়ালে সবই ঠিক আছে, কিন্তু মনে রেখে দিও, আল্লাহ বলে দিচ্ছেন তোমাদের কোরবানি পশু গোশত কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালা দিমা উহা ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালা কি আনালু তাকওয়া মিনকুম, কিন্তু পৌঁছে তোমাদের হৃদয়ে লালিত তাকওয়া যে আল্লাহ ভীরুতা আছে ওইটা আল্লাহর কাছে পৌঁছে, ওটা তোমরা দেখতে পাও না, আমি আল্লাহ দেখতে পাই কে কোন অন্তরে কোরবানি করছো। কাযালিকা সাখরাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমাদের জন্য আমরা কোরবানি পশুকে অনুগত করে দিয়েছি কেন? লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমাদেরকে আল্লাহ শিরক থেকে তাওহীদের পথে হেদায়েত দান করেছেন, এর জন্য তোমরা যাতে আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে পারো, তকবীর দিতে পারো। অবশ্যরিল মুহসিনিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি সুসংবাদ দাও জান্নাতের আল্লাহর সৎকর্মশীল বান্দাদের জন্য। অতএব তকবীর পড়ুন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এবার ঈদুল ফিতর আমি মক্কা পড়েছিলাম, এই দুই তকবীর সেখানে পড়ায় অন্য কিছুই নয়। আমরা যেটা বাংলাদেশে করেছি অনেক আগে, তখন তো সৌদিদের বিষয়টা জানতাম না, এবারে নিজে দেখে তাদের সঙ্গে পড়ে আইনুল ইয়াকিন হয়ে গেল যে সেখানকার আলেমরাও আল্লাহু আকবার কবির আলহামদুলিল্লাহ কাসিরা এটা চালু করেছেন, খুব ভালোভাবে তারা পড়েন এবং বারবার পড়েন খুতবার মধ্যে। আমরাও পড়লাম, আপনারাও পড়ুন, এটা উদ্দেশ্য হবে কিন্তু আল্লাহর বড়ত্ব ঘোষণা করা। আল্লাহ সার্বভৌম ক্ষমতার অধিকারী, মানুষ কখনো সার্বভৌমত্বের মালিকানা অধিকারী হতে পারে না, এটা আমরা জোর করে আদায় করার চেষ্টা করি, এগুলো ভুল কথা। আল্লাহ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এটা আমরাই কেবল ঘোষণা করবো যারা মুসলমান, অন্যরা করবে না। অন্যরা যে মূর্তির সামনে মাথা নত করবে, মুসলমান আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না, এটা বোঝানোর জন্যই আমরা এটা বলি। এবার আল্লাহ বলছেন, দেখো বাবা তোমাদের উপরে যে কোরবানির বিধানটা দিয়েছি এটা খালি তোমাদের উপরে দেয় নেই, তোমরা মন খারাপ করো না। বলে কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুমিন বাহিমাতিল আনআম, বিগত প্রত্যেক উম্মতের উপরে আমরা কোরবানির বিধান দিয়েছিলাম যাতে তারা আল্লাহর নাম স্মরণ করে, তাদেরকে যে গবাদি পশুর মাধ্যমে যে রুজি দেওয়া হয়েছে তার উপরে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, অতএব তোমাদের উপাস্য মাত্র একজন, ফালাহু আসলামু, অতএব তার জন্যই তোমরা আত্মসমর্পণ করো। অবশ্যিল মুখবেতিন, জান্নাতের সুসংবাদ হলো তাদের জন্য যারা বিনয়ী, উদ্ধত অহংকারীদের জন্য জান্নাত নাই। তিলকা দারুল আখরাত লিল্লাযিনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়ালা আকিবাতু লিত্তাকওয়া, আখরাতের ওই গৃহ আমরা নির্মাণ করেছি তাদের জন্য যারা দুনিয়াতে বড়ত্ব এবং ঔদ্ধত্য এবং বিশৃঙ্খলা করে না, তাদের জন্য। মনে রেখে দিও, আকিবাত অর্থাৎ শুভ পরিণাম শুধুমাত্র মুত্তাকিদের জন্যই নির্ভর করছে। আসুন, ইব্রাহিমের কোরবানি, হাবিল কাবিল থেকে কোরবানি শুরু হয়েছে আপনারা জানেন সবাই, তা আমাদের কোরবানি কি হাবিল কাবিল কোরবানি নাকি? কোরবানি তো আলাদা, আসমান থেকে আগুন নেমে আসতো খেয়ে নিয়ে চলে যেত, আমাদের পশুকে আল্লাহ খেয়ে নেয় নাকি? সিস্টেমটা সম্পূর্ণ আলাদা হচ্ছে না? আল্লাহ বলছেন ওয়াইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম, নূহের বংশধরদের মধ্যে একজন ছিল তার নাম ইব্রাহিম, তিনি আমাদের কে? পিতা না? সমস্ত ধর্মীয় গোষ্ঠী, সমস্ত নবী, আদম থেকে ইব্রাহিম পর্যন্ত দশ বারো জন নবী বাদ দিয়ে ইব্রাহিম পরবর্তী আমাদের রসুল পর্যন্ত 1,24,000 মধ্যে দশ বারোটা বাদ দিয়ে সকল নবী ইব্রাহিমের সন্তান। বলুন সুবহানাল্লাহ বিহামদি, এটা একটা গর্ব নয় কি? ইহুদি নাসারা যাদেরকে আমরা বলছি, ওরা ইব্রাহিমের ছোট ছেলে ইসহাকের বংশধর, আর আমরা ইব্রাহিমের বড় ছেলে ইসমাইলের বংশধর। তার কি হলো আলটিমেটলি, কি কোথায় দাঁড়ালো? ইব্রাহিম বংশধর হয়ে গেল সবাই? আর বইমাত্র হিংসা সিরুকাল আছে আপনারা জানেন, আর এই জন্য ইসহাকের ছেলেপিলেরা আমাদের দেখতে পারে না, অর্থাৎ ইহুদি নাসারা মুসলমানদের দেখতে পারে না। এ একেবারে বইমাত্র হিংসা এদের মধ্যে আছে। সেই যেমন ইয়াকুব আলাইহিসসালামের বারো ছেলে, বড় মায়ের দশ ছেলে, ছোট মায়ের দুই ছেলে, আবার দুই মা কিন্তু আপন খালাতো বোন, এরপরেও বইমাত্র হিংসা কি চারটিখানি ব্যাপার নাকি? আপনারা খবর তো রাখেন সবাই না, ইউসুফের জীবনী পড়লে তো হতভম্ব হয়ে যেতে হয়। যে একই বাপ আর দুই মা তো একই আপন খালাতো বোন, এরা এরপরও এত হিংসা যে ইউসুফ কি একেবারে কুয়া ফেলে শেষই করে দেবে? নবী ইয়াকুব যদি দোয়া না করতেন, আল্লাহ আমি সবকিছু আল্লাহর পর সবর্দ করে দিলাম, তিনি তার বান্দার সবকিছু দেখছেন, এই আল্লাহর পর সবর্দ করে দেওয়াতেই আল্লাহ পাক তার বান্দা ইউসুফকে কুয়াতে নিক্ষেপ করার পরেও তাকে উঠিয়ে নিয়ে কুয়া থেকে উঠিয়ে মিশরের রাজ সিংহাসনে বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ, জাতিখানে ব্যবহার মনে করেন নাকি? ইমান কাকে বলে? যদি আল্লাহ পরে পূর্ণ ভরসা কেউ করে ইমানদারের সাথে, কাউকে শরিক না করে, আল্লাহ পাক তার পুরো দায়িত্ব নিজে গ্রহণ করেন। আর যদি আমরা শরিক করি, রামও ঠিক রাখি রহিমও ঠিক রাখি, আল্লাহ তাকায় না তার দিকে। এজন্য শিরক করা সবচেয়ে কঠিন অপরাধ। আল্লাহ বলছেন ইন্না মিন শিআতিহি লাইব্রাহিম, নূহ আলাইহিসসালামের গজবের পরে যে চল্লিশ জন পুরুষ, চল্লিশ জন নারী, তাদেরকে আমরা নেককার পরহেজগার লোককে বাঁচিয়ে দিয়েছিলাম নৌকাতে উঠে, সেই চল্লিশ জন পুরুষ এবং চল্লিশ জন নারী বলা হয়। ইরাকে এখন একটা গ্রামের নামই আছে সামানুন, মানে আশি, সেই আশি জনের বংশধর কিন্তু পৃথিবীতে আমরা 500-600 কোটি মানুষ, কথা বুঝছেন? তাহলে আমরা ইমানদাদের বংশধর নয় কি? নাহলে তো ওদিন কুয়া উঠতেই পারতেন কিস্তিতে, আমরা তাদেরই বংশধর, এটা আমাদের একটা গর্ব, কিন্তু আমরা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কথা বলছেন? আল্লাহ বলছেন আমার নবী নূহের বংশধরদের মধ্যে একজন ছিল ইব্রাহিম। যখন সে আসলো তার প্রভুর কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে, এটা দিয়ে একটা প্রমাণ হচ্ছে ইব্রাহিমের অন্তরটা ছিল বিশুদ্ধ, যদিও সে যুগের মানুষ তাকে অশুদ্ধ বলেছিল, কোন মানুষ তাকে প্রকাশ্যে সমর্থন দেয় নাই, দেশের রাজনীতি তার বিরুদ্ধে ছিল, সবাই তার বিরুদ্ধে ছিল। 200 বছর তিনি জীবন পেয়েছিলেন, মানুষকে দাওয়াত দিয়েছিলেন, মাত্র দুজন লোক তার দিন কবুল করেছিল, একজন তার স্ত্রী সারা, আর একজন তার কি বলে ওটাকে ভাতিজা, কি ওটার নাম, লুত। এই দুটো মানুষ ছাড়া প্রকাশ্যে কেউ তাকে সমর্থন দেয়নি। তাহলে কি বলবেন, জনগণ যাকে সমর্থন দেয় না সে কেমন করে ভালো মানুষ হয়, তাই বলবেন নাকি? ওই জন্য আল্লাহ বলে দিলেন, দেখো কালবিন সালিম, এবারে এসেছিল আমার কাছে বিশুদ্ধ চিত্ত নিয়ে। তিনি বলেছিলেন তার বাপকে এবং তার কমকে, মা যা তাবুদুন, আপনার কিসের ইবাদত করেন? ইফকান আলিয়াতান দুন আল্লাহ তুরিদুন, আপনার আল্লাহকে বাদ দিয়ে নিজেরা মন গড়া বিভিন্ন রকম দেবদেবী বানিয়েছেন, তার ইবাদত করেন? ফামাযান্নুকুম বিরাব্বিল আলামিন, এই বিশ্ব চরাচর প্রতিপালক আল্লাহ সম্পর্কে আপনাদের ধারণা কি? ছেলের এই প্রশ্নের জবাব দিতে না পারে, বেটা যদি বড় হয় তা বাবার কিন্তু আনন্দ হয়, কিন্তু এইখানে আনন্দ হয়নি, হিংসা হয়েছে। কারণ বাপ তো যাতা বাপ না, সমস্ত ইরাক সাম্রাজ্যের গ্রান্ড মুফতি তিনি, তার মর্যাদা তো অনেক বড়, নমরুদ তাকেই বেশি সম্মান করে। ছেলে যখন বাপকে ভুল ধরছে, ছেলে তো বাবা তো নতস্বীকার করবে না, ও তো কোনো মতেই নত হবে না। এই জন্য বলছে কি জানেন, কহলা রাগবুন আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাই লাম তান্তাহি লার জুমানাকা ওয়াহজুরনি মালিয়া, ইব্রাহিম তুমি কি আমার দেবদেবীগুলো থেকে আমাকে ফিরিয়ে নিতে চাচ্ছ? লাইলাম তান্তে, যদি তোমার তৌহিদের প্রচার বন্ধ না করো, লার্জুমান্নাকা, তোমাকে আমি পাথর দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেব। ওয়াহজুরনি মালিয়া, দূর হও তুমি আমার সামনে থেকে কুলাঙ্গার সন্তান। সূরা মরিয়াম 46 নম্বর আয়াত। আমরা কি তাই করি না? যে কোনো হকপন্থী সত্যসহী মানুষ কোথায় দাঁড়ালে তাকে মার লাগিয়ে দিই। আপনার আত্মাহারিকে হকের পথে যত বাধা, এই কলমটা নিয়মিত পড়বেন, দেখবেন দেশের বিভিন্ন স্থানে যারা আহলে হাদিস হচ্ছে তাদের উপরে কি জুলুমটা হচ্ছে। এত লোক খ্রিস্টান হলেও কিচ্ছু বলে না, কিন্তু আহলে হাদিস হলে সমস্ত মানুষ আগুন হয়ে যাচ্ছে। কেন? কারণ তো এটাই, সে যুগের সত্যবাদী ইব্রাহিম তার পিতার কাছেও পাত্তা পায়নি। এবার তার কম কি বলল, অতলু আলাইহিম নাবা ইব্রাহিম ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন ক্বালু, শেষে বলে দি, বাল ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন। সূরা শুরা 69 থেকে 34 নম্বর আয়াত পড়ে দেখেন, পাবেন এগুলো নবীদের কাহিনীর বইতে সব ডিটেইলস আছে। ইব্রাহিম তার বাপকে এবং কওমকে বললেন, মা তা'বুদুন, আপনারা কিসের ইবাদত করেন? এগুলো মূর্তি কি শুনতে পায়? ডাকেন তখন কি ওরা শুনতে পায়? ওরা কোনো উপকার বা কোনো ক্ষতি করতে পারে? কিছু করতে পারে না। তখন তারা জবাব দিল, কেউ জানেন এই জবাবটা কিন্তু আমরাও দেই, সেই জন্য শোনাচ্ছি। ইব্রাহিম তোমার কথার কোনো জবাব নাই, আসলে মূর্তি তো শুনতেই পায় না, এ খালি খেলে আমার বানে। কদিন আগে মূর্তি ডুবালেন না আপনারা পদ্মা গিয়ে? বিশাল হৈহঙ্গম করে একেবারে রাশে মাথা ফাটাই দিলে, একেবারে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মাটিতে নিজেরা বানিয়ে, কি বলে দশমী না কি বলে আপনারা, বিজয়া দশমীতে দিল ডুবাই, কত কোটি কোটি টাকা যে নষ্ট করলো তাতে হিসাব নাই। আর আমাদের মন্ত্রী বাহাদুর, আমরা হজ করতে গেছে, আমাদের মাননীয় প্রেসিডেন্ট এবং অন্যরা, তিনি ওখানে বসে ফতোয়া দিয়ে দিলেন, এত লোক বাংলাদেশ থেকে এসে সৌদি আরবে টাকা দিয়ে যাচ্ছে প্রায় 20 লাখ মানুষ, আর গরু খাসি জবে শেষ করে দিল, এগুলো কি অপচয় নয়? হ্যাঁ, ওনার দৃষ্টিতে পূজাটা পড়েনি, পড়েছে খালি মুসলমানদের হজটা, আর ওনার নামের সঙ্গে আবার শেষে সিদ্দিকী আছে, আবুবকর সিদ্দিকীর বংশধর। শুনলে কেমন লাগে বলেন তো? মাশাআল্লাহ, সমস্যা নাই, যদি গণতন্ত্রের যুগ আপনারা ভোট দিয়ে মন্ত্রী বানিয়েছেন, সমস্যা কি? ও যতদিন থাকবে ততদিন এরকম শত ঝাড়বে, আর আমাদের সহ্য করতে হবে। যাকে ধন্যবাদ দিয়ে প্রধানমন্ত্রীকে, তিনি নাকি তাকে সরিয়ে দিয়েছেন, এটা আমরা কার্যকর দেখতে চাই। শুধু তাই না, ওজন এয়ারপোর্টে না নামে ওকে দেশ থেকে বের করে দেবো, এসব নাস্তিকদের দেশে না থাকে, এটা সব সর্বনাশ করে দেবে। সে যুগে ইব্রাহিমের সামনে তার কম লোকেরা বলেছিল, বাপ দাদা দুরুস্তে দেখছি এই কাজ করে আসছে, তুমি বাবা না নিষেধ করছ? আমরাও কিন্তু সেই কথাটাই বলি। এরপরে আসলো রাষ্ট্রীয় পরীক্ষা, বাবার কাছে এক পরীক্ষা হলো, বাপ তো বের করে দিল বাড়ি থেকে, এরপরে কম তারা বের করে দিল, হলো না। এবার আসলো রাষ্ট্রীয় পরীক্ষা, আল্লাহ বলছেন, ব্যাখ্যা দিচ্ছেন, আমাদের শোনাচ্ছেন আল্লাহ নিজে, এই সবই কোরআন থেকে দলিল দেওয়া ভালো, যাতে কারো সন্দেহ না থাকে। আল্লাহ বলছেন, আলাম তারাল্লাযী হাজ্জা ইব্রাহিম রাব্বাহু ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলকা, তুমি কি দেখো না ওই লোকটা সম্পর্কে যে ব্যক্তি ইব্রাহিমের সঙ্গে ঝগড়া করলো তার রব সম্পর্কে, এই জন্য আন আতাহু আল্লাহুল মুলকা, আল্লাহ তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছিলেন। রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেলে মানুষ অহংকারী হয়ে যায়। এখানে আল্লাহ পাক ঘৃণা তার নামটা পর্যন্ত নেয়নি, এই নামটা আপনারা সবাই জানেন, তার নাম হলো নমরুদ। ইজকাল ইব্রাহিম রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তর্কে যখন পারে না তখন দেখা গেল যে এমন কথা বলতে হবে যাতে চুপ হয়ে যায়, বলে হে নমরুদ, আমার প্রভু তিনি যিনি মানুষকে বাঁচান এবং মারেন। কল আনা উহী ওয়া উমীত, নমরুদ বলে আমিও তো বাঁচাই এবং মারি, পাগল তো, এটা খুব সহজ, ফাঁসির আসামিকে মুক্তি দিলাম, ঝামেলা শেষ, অত মরা মানুষ বেশি গেল, আর ফাঁসি বেকসুর খালাস একটা আসামিকে ফাঁসি দিয়ে দিলাম, অত বাঁচা মানুষ মরে গেল, এই হলো নমরুদের যুক্তি। ইব্রাহিম দেখলে আস্ত বোকা, এর নাম কি বাঁচা মরা হলো? কবর তো উঠাতে কেমন কি পারিস, ওঠাতে পারে না। ইব্রাহিম বললেন, ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আমার প্রতিপালক আল্লাহ সূর্যকে পূর্ব দিগন্তে উঠান, পশ্চিম দিগন্তে ডুবান, আপনার ক্ষমতা থাকলে ওটাকে পশ্চিম থেকে উঠান, পূর্বে ডুবান, বহিতাল্লাযী কাফার, কাফের তখন চুপ হয়ে গেল। আল্লাহু লা ইয়াহদিল কওম যালমিন, আল্লাহ রেজাল্ট দিচ্ছেন আয়াতের শেষে, আল্লাহ কোন জালেমদেরকে হেদায়ত করেন না। এতে বোঝানো হলো নমরুদ হেদায়ত হয় নাই। কিন্তু আপনি কি মনে করেন ওকে বাপ যেমন সহ্য করেনি, ও রাষ্ট্রপ্রধানকে সহ্য করবে নাকি? একটা ছোট ছেলে কাছে হারবে? আচ্ছা 400 বছর ক্ষমতা ছিল, আমাদের তো 5 বছরের আয়ু, তাই আমাদের অহংকার কত? আর 400 বছর ধরে নমরুদ ক্ষমতা আছে, ওর অহংকার বাড়বে না? কল বলে দিল, এর সঙ্গে একটু যোগ করে দিই, ইব্রাহিম দুঃখ করে শেষে বললেন, তখন চুপ হয়ে গেল। উফফিন লাকুম ওয়ালিমা তাউদুন মিন দুনিল্লাহি আফালা তাআকলুন, হে বাদশাহ এবং আপনার মন্ত্রীরা, আপনাদের জন্য দুঃখ হয়। উফফিন লাকুম, উফ আমরা বাংলা বলি উফ, এটা কিন্তু আরবি শব্দ। উফফিন লাকুম, তোমাদের জন্য বড় দুঃখ হয়। ওয়ালিমা তাউদুন মিন দুনিল্লাহ, আর আল্লাহকে ছেড়ে যাদেরকে তোমরা ইবাদত করো তাদের জন্য দুঃখ হয়। আফলা তাকলে, তোমরা কি কিছুই বুঝো না? রাষ্ট্রশালা কোন জ্ঞান দিয়ে কিচ্ছু বোঝো না? এইবারে হুকুম হয়ে গেল বাদশার, কালু হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, ওকে ধরো আগুনে জ্বালিয়ে দাও এবং তোমাদের দেবদেবীদেরকে সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। এখানে গিয়েও দেখলে নমরুদ ধর্মের দোহাই দিল, ধর্মের দোহাই না দিলে মানুষকে খেপানো যায় না, কথা বুঝছেন? এবারে ইব্রাহিম কি করবে? দুনিয়াতে ও সাহায্যকারী কেউ নাই, বাপ নাই, জাতি নাই, রাষ্ট্রপ্রধান শেষ। এবারে কল ইয়া কল, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সাহায্য নেমে আসলো, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কারণ কি? সহিহ বুখারীতে ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল বলছেন, যখনই ইব্রাহিমকে বেঁধে আগুনে ছুড়ি ফেলে দেওয়া হচ্ছিল ঠিক তখন ইব্রাহিম বলেছিলেন, হাসবুনাল্লাহ, বলুন সবাই, হাসবুনাল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল ওয়া নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক, তিনি কতই না সুন্দর প্রভু আমার। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়ে গেল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমরা বললাম, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও এবং আমার ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও। বাস ইব্রাহিম নিক্ষিপ্ত হলেন আগুনে, কিন্তু আগুন পরিণত হয়ে গেল জান্নাতের বাগিচায়, তার কিছুই করতে পারল না। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন, আরাদু বিহি কাইদান ফাজাআল্লাহুমুল আখসারিন, ওরা আমার ইব্রাহিম সম্পর্কে অনেক কৌশল করেছিল, অতঃপর অবশেষে আমি তাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করলাম, তারা কিছুই করতে পারল না। আল্লাহ কি মারা গেছে এই যুগে? যায়নি। এই যুগে যদি ইব্রাহিম ইমান আবার ফিরে আসে, দেশে আবার শান্তি চলে আসবে। এবারে ইব্রাহিম তা থাকতে পারে না, সবাই তো বিরোধী, তিনি বললেন, ক্বাল ইন্নি যাহিবুন ইলা রাব্বি সাইহাদিন, এবারে আমি জন্মস্থান ত্যাগ করব। তিনি বললেন, আমি চললাম আমার প্রতিপা আলোকের দিকে, নিশ্চয়ই তিনি আমাকে সব সুপথ দেখাবেন। দিশাহীন যাত্রাপথে ইব্রাহিম বেরিয়ে পড়লেন তার স্ত্রী সারাকে নিয়ে এবং একমাত্র ভাতিজা লুতকে নিয়ে, কেউ তার সঙ্গে নেই, কোথায় যাচ্ছে তিনি নিজেও খবর রাখেন না। আল্লাহ তাকে পথ দেখালেন, নিয়ে আসলেন কেনআনে, এখন যাকে আমরা ফিলিস্তিন বলছি, এখানে এসে তাকে রেখে দিলেন। মুসল ইব্রাহিমের জন্ম, সেখান থেকে উনি এলেন কেনআনে, সেখানে রাখলেন। এবারে আসার পরে ইব্রাহিম দেখলেন, আমি তো বুড়ো হয়ে গেছি, প্রায় 85-86 বছর বয়স, কদিন পরেই তো মারা যাব। এবারে চিন্তা হলো, আমার এ দিনের দাওয়াত কে দিবে? সবাই তো কাফের, সবাই তো আমার বিরোধী। এবারে আল্লাহকে দোয়া করলেন, ক্বাল রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা সৎকর্মশীল সন্তান দান করো। দোয়া করা হলো, কবুল হয়ে গেল। আল্লাহ বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমরা তাকে সুসংবাদ দিলাম একটা সহনশীল ধৈর্যশীল ছেলে সম্পর্কে, যে তোমাকে সন্তান হবে। এই সন্তান বড় হলো, আল্লাহ বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ছেলে দৌড়ঝাঁপ করা শুরু করল, ক্বালা ইয়া বুনাইয়া, বাপ বলেন, হে বেটা, ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবা করছি, ফানজুর মাযা তারা, বল এখন তোমার রায় কি, قال يا أبا تفعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين يا أبا আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা করুন, সত্বর আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। কেউ কেউ পারে না কিরম বলতে, ফলাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ان هذا له البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الاخرين سلام على ابراهيم কত চমৎকার বক্তব্য শুনলে মনে হয় কবিতা, আসলে কি কবিতা? কোরআনের এই শব্দালঙ্কার, এই ভাষা সৌকর্য পৃথিবীর কোন গ্রন্থে আপনি পাবেন না। ফলাম্মা আসলামা, যখন বাপ বেটা একমত হয়ে গেলেন, অতাল্লাহুলিল জাবিন, ছেলেকে উপর করে ফেললেন, জবাই করতে উদ্যত হলেন, ওনাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমার ডাক দিলাম, হে ইব্রাহিম থামো আর না, আমার পরীক্ষা শেষ, তুমি তোমার স্বপ্ন সার্থক করেছো, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমরা এমনি করেই আমার সৎকর্মশীল বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। إِنَّ هَذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা তোমার জন্য, আমি ছেলে হত্যাকারী নই, আমি আল্লাহ, আমি আমার কোন বান্দাকে বলবো না তুমি তো ছেলেকে নিজ হাতে হত্যা করো, এটা ছেলে তোমার জন্য পরীক্ষা করেছিলাম, তুমি পরীক্ষা জিতে গেছো, إِنَّ هَذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ এটা অত্যন্ত স্পষ্ট একটা পরীক্ষা ছিল। وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ ওই কুরবানির বিনিময়ে আমি জান্নাত থেকে একটা কুরবানি পাঠিয়ে দিলাম, মহান কুরবানি, বলুন সুবহানাল্লাহ। তারপরে ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম, শুধু ইব্রাহিম শুধু তোমার এই কুরবানি নয়, পরবর্তী বংশধর তোমার যারা আসবে মুসলমান সবার উপরে এই কুরবানির বিধান আমি জারি করে দিলাম, অতএব হে ইব্রাহিম তোমার উপরে আমার সালাম। বলুন সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ নিজে সালাম দেয় বান্দাকে, এ চারটি কথা মনে করেন নাকি? এইবারে মনে পড়ে মা আয়েশার কথা, একদিন আল্লাহ নবী বসে আছেন, আয়েশা বসে আছেন স্বামী স্ত্রী, হঠাৎ করে আল্লাহ নবী বললেন, হে আয়েশা জিব্রাইল এসেছে, ইকরে আলাইকি সালাম, জিব্রাইল এসেছে তোমাকে সালাম দিচ্ছেন, তুমি সালাম নাও। আয়েশা বললেন, ওয়া আলাইহি সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, জিব্রাইলের উপরে আমারও সালাম এবং আল্লাহর রহমত নাজিল। এরপরে তিনি বললেন, আমার নবী যা দেখতেন আমি তা দেখতে পাইতাম না, জিব্রাইল যদি আমার সামনে মূর্তি হয়ে বসতো আমি তো তার সামনে পর্দা করতাম, আমি দেখতে পাই নাই। কিন্তু নবী বলেছেন অবিশ্বাস করার তো উপায় নাই। তো দেখা যাচ্ছে পৃথিবীর ইতিহাসে পুরুষ লোকের মধ্যেই ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট সালাম পেয়েছেন, আর আমাদের নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল মাধ্যমে সালাম পেয়েছেন, এটা কি চারটি গর্বের কথা মনে করেন নাকি আপনারা? অথচ আয়েশার বিরুদ্ধে কত বাজে কথা বলছে লোকেরা, হতভাগারা বলতে কিছু ছাড়ে নেই, ওরা ইউসুফকে জুলেখার সঙ্গে বাজে কাজের কুকর্মের অভিশাপ দিয়েছে, এসব বহু মানুষ আছে জ্ঞানী মানুষ, তারা আবার তারা মা আয়েশার বিরুদ্ধে বাজে কথা রটিয়েছে মুনাফেকরা, তারা কিন্তু মুসলমান ছিল মনে রাখবেন। বনী মুস্তালিকের যুদ্ধে ষষ্ঠ হিজরির চেষ্টা শাওয়ানে বনী মুস্তালিকের যুদ্ধ হয়, সে যুদ্ধ থেকে ফেরার পথে এই মুনাফেকরা আবদুল্লাহ ইবনে উবাই নামের আবদুল্লাহ, এই শয়তানটাই নেতৃত্ব দিয়ে রটিয়েছিল মা আয়েশার বিরুদ্ধে যে বাহাতাত ইমরাত নবীকুম মা রাজুলিন, তোমাদের নবীর স্ত্রী একজন পরপুরুষের সঙ্গে রাত্রি কাটিয়েছে, এই বদমাইশি কথা বলেছিল জনৈক মুসলিম, তার নাম আবদুল্লাহ, সেই শয়তান এটা বলেছিল, তার সঙ্গে যোগ দিয়েছিল আরো কয়েকজন মানুষ, সঙ্গে সঙ্গে সুরা নূরের পরপর দশটি আয়াত নাজিল হয় আয়েশার সতীত্ব এবং পবিত্রতার পক্ষে, এটা কি বড় গর্বের বিষয় নয়? কোন একজন মহিলার জন্য দশটা আয়াত নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে, চারটিকেন গর্বের কথা নাকি? এরপরেও কিন্তু আমরা বলতে ছাড়ি নাই, আমরা ইউনিভার্সিটি পড়ি এবং পড়াই, দুর্ভাগ্য আমাদের পড়াতে হয়। আর একজন বিখ্যাত মিশরীয় পণ্ডিত, তিনি আদবে আরবি সাহিত্যে বড় পণ্ডিত, তিনি এমন বাজে কথা লিখেছেন সেগুলো বলতে লজ্জা হয়, এজন্য আমাদের হাদিসের প্রামাণিকতা বইয়ের মধ্যে আমরা উল্লেখ করে দিয়েছি, এরা মুসলমান নামধারী বটে, এরা সবসময় ইসলামের শত্রু, আজ আমরা তা দেখতে পাচ্ছি। এবার আসেন বেসিবহিন আজিম মানে কি মহান কুরবানি, ওটা কি কুরবানির টুকরা ছিল না আস্ত কুরবানি ছিল দুম্বাটা? কি মুসলমানরা বলেন ও দুম্বাটা কাটাকুটা ছিল, সাত ভাগ করা ছিল? হ্যাঁ, এবার আসেন, হজ শেষ হয়ে যাচ্ছে, বিদায় হজ আল্লাহ নবী বক্তব্য দিচ্ছেন, আর মিখনাব বিন সুলাইম কয়লা কুন্না ওকুফান ইন্দ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি আরাফাতা ফসামিতুহু ইয়াকুল আলা লিকুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতুন ওয়া আতীরাতুন রাওয়াহু তিরমিজি ওয়া আবু দাউদ। মিখনাব বিন সুলাইম বলছেন আমরা আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়েছিলাম আরাফাতের ময়দানে, তিনি খুতবা দিচ্ছেন আর বলছেন আলা ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, আলা লিকুল্লি আহলি বাইতিন, প্রত্যেক পরিবারের জন্য, ফি কুল্লি আমিন, প্রতি বছরে, উযহিয়াতুন, একটি করে কুরবানি। ওই যে আল্লাহ বলেন কোরআনে বিজেবিহীন আজিম, ব্যাখ্যাছে রাসূলের কাছ থেকে উযহিয়াতুন একটি কুরবানি, ভাগাভাগি আছে। আল্লাহ নবী মক্কাতে দশ বছর কুরবানি করেছেন, খাসি দিয়ে দুম্বা দিয়েছেন, সাহাবায়ে কেরাম সবাই একটি করে কুরবানি দিয়েছেন, কোথাও মুকিম অবস্থায় ভাগা কুরবানির একটিও দলিল পাবেন না কোথাও। হ্যাঁ, যখন সফরে গিয়েছেন সেখানে একা একা গরু জবাই করা যায় না, লোক লাগে। ইবনে আব্বাস কয়লা কুন্না ফি সাফারিন মা নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাশতারাকনা ফিল বাকারা সাবাতান ফি বাইরে সাবাতান, আমরা আল্লাহ রাসূলের সঙ্গে এক সফরে ছিলাম, তখন আমরা শরীক হলাম একটা গরুতে সাত, উটে সাত, কোন কোন রওয়ায়েতে আসছে দশ। এরপরে গিয়ে 1443 নম্বর হাদিসে মিশকাতে একটা হাদিস আসছে উইদাউট ব্যাখ্যায়, আল বাকারা আন সাবাতিন আল জাজুর আন সাবাতিন রাও মুসলিম ও আবু দাউদ, একটি গরু সাতজনের পক্ষ থেকে, একটি উট সাতজনের পক্ষ থেকে, হাদিস আসছে মুসলিম তার মুসলিম ও আবু দাউদ, মুসলিম এবং আবু দাউদ থেকে। মুশকিল হয়েছে এই, জাবির বিন আব্দুল্লাহ বর্ণিত এই হাদিসটা মুসলিমে এবং আবু দাউদে এসছে বিস্তারিত ভাবে, আর মিশকাতে এসছে সংক্ষিপ্ত ভাবে, শুধু বলা হয়েছে আল বাকারাতু আন সাবাতিন, গরু সাতজনের পক্ষ থেকে। এই কি বলবো, এই মুজমাল ব্যাখ্যা শূন্য এই হাদিসকে ভিত্তি করেই বহু লোক ভাগা কোরবানি করেন। মিশকাত কোন তো হাদিস গ্রন্থ নয়, মিশকাত হাদিসের সংকলন গ্রন্থটা মনে রাখবেন। রওয়া মুসলিম মানে এই হাদিসটা মুসলিমে আছে, মুসলিম মূল হাদিস খোলেন 1318 নম্বর হাদিস খোলেন, সেখানে বলা হচ্ছে ওয়ান জাবরিন কালা নাহারনা ফি আমিল হুদাইবিয়া আল বাদাতু আন সাবাতিন ওয়াল বাকারাতু আন সাবাতিন, আমরা হুদাইবিয়া সফরে আল্লাহ নবীর সঙ্গে, অন্য রওয়ায়েতে আছে উমির না, আমাদেরকে নির্দেশ দেওয়া হয় একটি গরুতে সাতজন, একটি উটি দশজন। ওই সাত আর দশ কথাটা খালি মিশকাতে আছে, প্রথম অংশ যেটা নাহার না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিল হুদাইবিয়া, এই কথাটা কিন্তু মিশকাতে আসে নাই, এটা মূল মুসলিমে আছে। হাদিস নম্বর নোট করে নেন, 1318 নম্বর হাদিস বাড়ি দিয়ে দেখে নেবেন। এটা আবু দাউদে এসছে 2809 নম্বর হাদিস, এটা তিরমিজিতে এসছে 904 নম্বর হাদিস। ওই যে ব্যাখ্যা, যা মূল হাদিসটা পড়লে সমস্যা কিন্তু চলে যাবে, এরপরও এমন একটা রেওয়াজ চালু হয়ে গেছে, ভাগা না দিলে মনে শান্তি হয় না। কেউ কেউ এমন চালাক হয়ে গেছে আজকাল যে বকির একটা দিল আস্ত কোরবানি, একটা ভাগা কোরবানি হয়ে গেল, ভাগা হয়ে গেল। কারণটা কি, ওটা গোস্ত কুলায় না, তাই তো ওটা কি কোরবানি হলো না গোস্ত খাওয়া হলো? গোস্ত খাওয়া হলো, লাভ তো কিছু হলো না। এবার শোনেন, সাহাবি আবি সারিহা, বড় কোটিপতি একজন সাহাবি, উনি বলছেন যে আমি এখন আমার বউয়ের কাছে গাল খাচ্ছি। তাহলে কেন? যখন আমরা শুনলাম যে আল্লাহ নবীর সুন্নত এই যে একটা বকরি কোরবানি দিতে হয়, তখন আমি একটা বা দুটা বকরি দেওয়া শুরু করলাম, আর আমার বউ তো আমাকে আচ্ছা গালাইল, তোমার এত টাকা আল্লাহ দিয়েছো, তুমি একটা ছোট বকরি দিচ্ছ কেন? আর আমার ইবাখলোনা জিরানোনা, আর আমার প্রতিবেশীরা আমাকে বখিল বলা শুরু করলো। কিন্তু ওরা জানে না আমি যখন সুন্নত জেনেছি বলি আমি এটা করি, নেকির জন্য আমি একটা কোরবানি করি। ইচ্ছা করলে আমি তো ওরকম দুই একশো খাসি দিতে পারি, দু দশটা উট দিতে পারি, কিন্তু তাতে দেবো না, কারণ আমার আল্লাহ পাঠিয়েছে বেজেবিহীন আজিম, একটা দুম্বা পাঠিয়েছেন। ইমাম কুরতুবি বলছেন যদি আল্লাহ মনে করতেন এই দুম্বার চেয়ে উত্তম কিছু আছে পৃথিবীতে, আল্লাহ সেই সর্বোত্তম বস্তুটাই আল্লাহ পাক ইসমাইলের বিনিময়ে দিতেন, কিন্তু যেহেতু আল্লাহ পাক দুম্বাকে দিয়েছেন অতএব এটাই সর্বোত্তম হবে। চিন্তা করুন বিষয়গুলো, এই বিষয়টা আমাদের ছেড়ে দেওয়া ভালো। আমরা তৌহিদের মূল বক্তব্যটি হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব ঘোষণা করা, যেটা হাদিস কোরআনের আয়াত আপনারা দেখলেন, আল্লাহ তাকওয়া চান, আল্লাহ ভীরুতা চান, গোস্ত আল্লাহ চান না। এই আল্লাহ ভীরুতা যদি আমাদেরকে আল্লাহর নিকটে অবনত করে তাহলে আমাদের সার্বিক জীবন সুখময় হবে। আমরা রাজনৈতিক জীবনে আল্লাহর সার্বভৌমত্ব ছিনিয়ে নিয়েছি, ওখানে আমরা নিজস্ব আইন তৈরি করে মানুষকে জুলুম করছি। অর্থনৈতিক জীবনে আমরা আল্লাহ পাক কোরআনের সমস্ত বিধান বাদ দিয়ে দিয়েছি, নিজেরা সুদী অর্থনীতি, ঘুষের অর্থনীতি চালিয়ে দিয়েছি, ওখানে কিন্তু আল্লাহর সঙ্গে আমরা শরীক করে ফেলেছি। এখন বাকি ছিল ধর্মীয় জীবন, এখানে মৌলভী সাহেবরা এসে এটাকেও শেষ করে দিয়েছে, করোনা দিয়ে মূল বক্তব্য বাদ দিয়ে নিজস্ব মশলা মশাল দিয়ে দেশটা শেষ করে দিল। আজকে দেখেন কত চমৎকার একটা দিন, আজকে আমরা কত যে সমস্যা পড়েছি। তিন দিন আগে থেকে ঈদ হচ্ছে না বাংলাদেশে, তাই তো? আমার বড় ছেলে থাকে ইসলামাবাদ ইউনিভার্সিটি, ও ফোন করছে, আব্বা এ কি বিপদ, রোজই আমরা এখন ঈদ পড়ছি। অর্থাৎ মানে এক এক দেশের লোক এক এক জায়গায় ইউনিভার্সিটি পড়ে, তো এখন যারা যে দেশের লোক তারা সেই দেশ অনুযায়ী ওখানে ঈদ পড়তেছে, ফলে তিন দিন ধরে ঈদ হচ্ছে, আজ একটা হবে কালকে আরেকটা হবে, এদের কে ঠেকাবে? তো লজ্জার খাতিরে গরু খাসি জবাই করছে না, কিনেছে সব, ওরা একদিন খাবে। বাংলাদেশে অন্যবার হয় কি বলে ওটাকে, কুমিল্লা 140টা গ্রাম, এবার দেখলাম মাশাআল্লাহ দিনাজপুর যোগ হয়েছে, চিড়েগাং যোগ হয়েছে, আর সাতক্ষীরাও যোগ হয়েছে। দুর্ভাগ্য, এগুলো খুবই খুবই খারাপ। হাদিসটা মনে রাখবেন, হাদিস ছাড়া মানুষকে আপনি কোনদিন ঐক্যবদ্ধ করতে পারবেন না, সহি হাদিস ছাড়া। পরিষ্কার হাদিস, তোমরা চাঁদ দেখে শ্যাম রেখো, চাঁদ দেখে শ্যাম ভাঙো, চাঁদ দেখি নাই শ্যাম রেখে নাই। জিলহজ চাঁদ বাংলার জমিনে দেখা গেছে যেদিন, সেদিন থেকে 30 দিন আমরা আজকে ঈদ করছি, তাই না? চাঁদ দেখা যায়নি আমরা রাখি নাই, সৌদিরও দেখা গেছে তারা রাখছে, সৌদিরও পশ্চিম দিকে আমেরিকা তারা আরো আগে রাখবে, তাতে কি যায় আমাদের, কোনো ব্যাপার নেই এগুলো। কিন্তু এই মূলনীতি থেকে বিচ্যুত হওয়ার কারণেই আমরা সমস্যা পড়ে গেছি। যুক্তি সালে যুক্তি আর যুক্তি, পৃথিবীর ইতিহাসে যেখানে একবার চাঁদ দেখা যাবে সারা পৃথিবী মুসলমান একদিন ঈদ করবে। তাই যদি হয় তাহলে ওই যে এখান থেকে 3 ঘন্টা 20 মিনিট পরে যে মক্কায়, টাইমের কম বেশি আমাদের, মক্কা যখন আসর হয় আমার তখন মগরিব হয়, মক্কা যখন চাঁদ হয় মানে মগরিব হয় আমার তখন ঈশা সালাত হয়ে যায়, তাহলে আমার কি এখন ঈশা সময় কি ইয়ে পড়বো নাকি, তারাই পড়বো নাকি, বাধ্যবাধ্য ওই সময় ইফতার করবো? এতো হয় না, তো ঈশা তো ইফতারের টাইম তো ঈশা না, সূর্য ডুবলে ইফতার করতে হয়, ওরা ইফতার করছে মক্কা বলি আমি এখন রাত 9টা সময় তো করবো নাকি? কোন যুক্তি বুদ্ধি এরা মানবে না, যুক্তিতেও ফেল হাদিসেও ফেল। শুনে রাখেন একটা হাদিস খালি বলে দিই, মুসলিম শরীফের 287 নম্বর হাদিস, কোরাইব থেকে হাদিসটা আসছে। উনি গেছিলেন সিরিয়াতে, সিরিয়া থেকে ফিরে এসে মদিনায় আসলেন, দেখলেন মদিনায় তখন ঈদ হচ্ছে না। কি বাবার ঈদ হচ্ছে না কেন? বলছে তো আমাদের তো একটা দিন বাকি আছে। চলে গেল ইবনে আব্বাসের কাছে, ইবনে আব্বাস আপনি প্রধান মুফতি, ব্যাপারটা কি, আপনি কি আমির মুয়াবিয়ার নির্দেশ মানেন না? বলে হ্যাঁ, আমির মুয়াবিয়ার নির্দেশ কেন মানবো না, উনি আমাদের আমির। তবে উনি এখান থেকে আসেন 700 মাইল পশ্চিমে, সেখানে সূর্য ডুবেছে, সূর্য তোমরা চাঁদ দেখেছ শুক্রবারে, আর আমরা চাঁদ দেখেছি পরের দিন শনিবারে, আর সেই জন্য ঈদ ওখানে একদিন আগে হচ্ছে, ঈদ আমাদের একদিন পরে হবে। আধুনিক বিজ্ঞান দেখিয়ে দিচ্ছে যে মদিনা থেকে সিরিয়া 14 মিনিট 44 সেকেন্ড পরে যে সময়ের কম বেশি, অতএব সেই যুগে তো বিজ্ঞান ছিল না, কিন্তু হাদিস তো আমাদের সামনে মজুদ। সেই যুগে যখন এটা আমল হয়নি, সাহাবে কেরাম তো পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটি ছিলেন, তারা যখন মক্কার সঙ্গে আগের দিন ঈদ করেনি, আমরা কোন দুঃখে ঈদ করতে যাচ্ছি, কে এদেরকে বুঝাবে? কোনো কথা মানতে রাজি নয়। এইভাবে নিজেদের মধ্যে নিজেরা বিভক্ত হয়ে দেশটাকে আমরা শেষ করে দিলাম। এরপরেও দেখেন হাদিসে বলা হচ্ছে যখন সূর্য উঠবে তখন তোমার ঈদুল আজহা সালাত আদায় করো। আমরা পড়তেই আছি পড়তেই আছি, শেষ নেই, 7টাতে দেরি হয়ে গেছে, আমাদের 6:30 আসলে ভালো হতো। সৌদি আরবের লোকের এখনো সুন্নত আমল করে সেখানে, এবারে আমি ঈদুল ফিতর আদায় করলাম, ফজর পড়ে কিন্তু তার ঘরে ঢুকি নাই, সোজা ঈদগাহ চলে গেছি। সেখানকার বাদশারা তো আমাদের সাথে বিলেসি হওয়ার কথা, তাই না? তা সবাই বাদশাহ তো বলে না একবারও, আমি যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি তোমরা একটু দেরি করে সালাত আদায় করো, তা তো বলে না। আর আমাদের লোকদের এত কি কটা পয়সার মালিক আমরা, তারা যদি ফজর পড়ে ঈদগাহ যেতে পারে, আর আমাদের এমন কি সমস্যা? যদি নেকি চান হাদিস উপরে আমল করতে হবে, আর যদি মনে করেন ট্র্যাডিশন মানবো করুন, সমস্যা নাই, তাতে কিছুই যায় আসে না। যারা কবরে মুক্তি পেতে চায় তাদেরকে অবশ্যই সুন্নতর যে আমল করতে হবে। আসুন আমরা তাকওয়াকে প্রাধান্য দেই, আল্লাহ ভীরুতার সামনে মাথার্ত করি। তকবীর পড়ুন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা কয় তকবীর দিছি আজকে? 12 না? হাদিস 3টা দেওয়া আছে, মাসআলে কুবরা দেখে নেবেন। আয়েশার সাক্ষ্য, আব্দুল আমর ইবনে আব্দের সাক্ষ্য, প্রথম রাকাতে 7 তকবীর, দ্বিতীয় রাতে 5 তকবীর, সহিহ হাদিস এটা বলছে। ছয় তকবীরে কোন হাদিস সহি নাই, জয়ীফ নাই, মওযু নাই, বানোয়াট নাই, কিচ্ছু নাই, অথচ চলছে চলবে বাংলাদেশের এটা নিয়ম চলছে। বাল ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফালুন, বাপ দাদা করছে তাই করব, এটা কি কোন ইসলামিক কাজ হলো? এটা কি মুসলমান চরিত্র হবে? কোথাও নাই, অথচ হচ্ছে, কে ঠেকাবে? লক্ষ লক্ষ মানুষগুলি করে যাচ্ছে। দুর্ভাগ্য আমাদের, আমরা রসুলের হাদিসও মানি না, সারি খলিফা সাত পাঁচ তক বারো তকবীর সালাত আদায় করেছে ওটাও মানি না, খলিফা উমাইয়া খলিফা আব্বাসিয়া সবাই করেছেন মানি না, এমনকি হানাফি মজাবের উপমহাদেশের শ্রেষ্ঠ দুই ব্যক্তিত্ব দেওবন্দ মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন, তিরমিজি শরীফের ভাষ্যকার আল্লাহ সাজির আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আবদুল্লাহ লখনৌবি, এই সমস্ত বড় জবরদস্ত হানাফি আলমদের ফতোয়া পর্যন্ত আমরা মানি না। কে কার কথা শুনবে? তাহলে দিনটাকে মন গড়া হবে নাকি? আপনাকে সেটাই বলতে চান, যে যা করো তাই মেনে নিতে হবে? আমাদের অসম্ভব। মহিলারা সাহেব বাজার না গেলে আপনি পুরুষ লোক আপনি বলেন, বাপরে বাপ ওখানে এত মেয়ে লোকের ভিড়, আমার পর্দা থাকে না। পুরুষ লোক গেলে ওনার পর্দা বেশি, মেয়ে লোকের ভিড়ে পুরুষ লোক যাবে না, কারণ ওটা পর্দা থাকে না। আর ওই মহিলা যখন বলি ঈদের সালে দাদা করতে মসজিদে এসো ঈদগাহ আসো, তখন বলে হ্যাঁ ঈদগাহ যাবে আমার বউ, আরে বাপরে বাপ কত নাপাক কাজ হয়ে যাবে। অথচ হাদিসটা শুনে রাখেন, বুখারী মুসলিম হাদিস, মিশকাত পড়লে মিশকাত পড়া মোগলবীরা পর্যন্ত হাদিসটা জানে কিন্তু গোপন করে। অনম্য আতিয়তার দিলতা না কয়লাত ওমের না নুখরেজল হইয়া জল জওয়াতিল খুদুর, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল আর নুখরেজা নাখরেজা না, কিন্তু যেন আমরা বের করে নিয়ে আসি ঋতুবতী মহিলাদের এবং পর্দানুষী মহিলাদের ঘর থেকে যেন বের করে নিয়ে আসি ঈদের জামাতে। তারা কি করবে? জামাত আহম ওয়া দাওয়াত আহম, তারা এখানে এসে জামাতে শরিক হবে এবং ইমামের খুতবা শুনবে এবং দোয়া শরিক হবে, সালাত আদায় করবে না, ঋতুবতী নারী তো সালাত নেই, তাই না? তাহলে দেখেন ভাষাটা খেয়াল করো, নুখরেজা আমাদেরকে বের করে আনার জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিতেন। এই বুখারী মুসলিম সহিহ হাদিস মজুদ থাকা সত্ত্বেও আমাদের লক্ষ লক্ষ মহিলা আজকে ঈদের জামাতের বরকত থেকে মাহরুম হয়ে যাচ্ছে শুধুমাত্র হাদিস না মানার কারণে। এরপরে আমরা ভাবছি ইনশাল্লাহ আমরা সবাই কবরে মুক্তি পেয়ে যাব। হ্যাঁ, কবর আপনার নানা বাড়ি না, গালিপার মুক্তি হয়ে যাবে? হাদিস মানবেন তবে মুক্তি পাবেন, নইলে মানবেন না, নইলে পাবেন না। আমরা আমাদের মা বোনদেরকে নিয়ে এসেছি, এটা আমাদের আনন্দের বিষয় যে মা বোনরা বাজার করতে আসেনি, এসেছে নেকি কামাই করার জন্য এসেছে তারা। এটা কি আপনি চান না যে আপনার স্ত্রী বেশি নেকি নিয়ে জান্নাতে চলে যাক? আপনি চান না আপনার মা বোন তারা বেশি নেকির হকদার হোক? অতএব এই হাদিসগুলো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে সাধ্যমতো প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছে। আশা করি হকের পক্ষে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দান করার জায়গা চারিদিকে ঘুরতে যেতে, বুঝতে পারছেন তো? কোরবানি করবেন, এতিমদের ভুলবেন না, এখানে পাঠিয়ে দেবেন গোশত, চামড়া খাওয়া যাবে না, বিতরণ করবেন, সাদাকার একটা অংশ এখানে পাঠাবেন। এখানে আমাদের ছাত্র পড়ে, সরকারের পাঁচটা পয়সা আমরা পাই না, ভালো করে বিশ্বাস করেন। যত বিল্ডিং দিচ্ছেন জনগণের দানের ফলে, আপনাদেরও দান এখানে করতে হবে। এরটাই তো উত্তম দানের জায়গা বাংলাদেশে কোথাও নাই, কারণ এখানে শুধু সহিহ হাদিসের ভিত্তিতেই লেখাপড়া হয়, শিক্ষা হয়, আমল হয়। আর যত মাদ্রাসা দেখছেন অধিকাংশ জায়গাতে বেদাত হয়, বেদাতের লালন হয়, অর্থাৎ ওইসব জায়গার চাইতে এখানকার বিষয়টি সম্পূর্ণ আলাদা। অর্থাৎ যারা সত্যিকার অর্থে কিছু দিতে চান পরকালের স্বার্থে, তাদের সবচেয়ে উত্তম স্থান হচ্ছে নওয়াদপাড়া আল মাকরুহ ইসলামিয়া সালাফি। এখানকার বাতুল্লাহ ফান্ডের মাধ্যমে আমরা সারা দেশে বিভিন্ন মাদ্রাসায় সাদাকা পাঠিয়ে দিয়ে থাকি, ফেতরা পাঠিয়ে দিয়ে থাকি, কোরবানি পাঠিয়ে দিয়ে থাকি। গত কালকে পরশুদিন পর্যন্ত লালমনিরহাটে বগুড়া সারিয়াকান্দিতে এবং জামালপুরের হুয়াকো এলাকাতে আমরা কোরবানি পাঠিয়ে দিয়েছি, কারণ নওয়াদপাড়া লোকের চাইতে তারা বেশি দুস্থ, ঠিক না ভাই? নদী ভাঙার মানুষ তো। এখানে একটা মার্কাজ কেন্দ্র, এখান থেকে আমরা সারা দেশে পাঠিয়ে দিয়ে থাকি, চেষ্টা করবেন এখানে বেশি বেশি সহযোগিতার হাত বাড়ানোর জন্য। আমিন। وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللهم لا تحرمنا اجرهم ولا تفتنا بعدهم اللهم اشف مرضانا ومرضى المسلمين الله جرى অসুস্থ রোগী আছেন আল্লাহ তুমি তাদের সবাইকে সুস্থতা দান করো, যারা বিপদে পড়ে কুফরির দিকে এগিয়ে যাচ্ছে আল্লাহ তুমি তাদের বিপদ মুক্ত করো আল্লাহ, যে সমস্ত ইমানদার মুসলমান আজকের এই সমাজ ব্যবস্থায় নির্যাতিত নিপীড়িত হচ্ছে তুমি তাদেরকে নিপীড়ন নির্যাতন থেকে রক্ষা করো, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের জীবন গড়ার এই শপথ নিয়ে যারা এগিয়ে আসছে আল্লাহ তুমি তাদের সবাইকে তোমার নিজস্ব রহমত দ্বারা আবিষ্টিত করো এবং জালেমদের হাতে তাদেরকে রক্ষা করো। সুবহানাল্লাহ, এই ছেলেরা বলে দিচ্ছি কেউ যেন বাজি পটকা ফাটাবে না, আল্লাহর রহমত দূর হয়ে যাবে নদওয়া থেকে যদি তোমরা বাজি পটকা ফাটাও, এটা হিন্দুদের কালচার, দুর্গাপূজা হয়ে গেল তোমরা পূজওয়ালাদের সঙ্গে কেমন মাঠে উঠবা, হাদিসে পরিষ্কার বলা হয়েছে মান্তাসাব্বাহা কওমিন ফাহুয়া মিনহু মিনহুম, যে ব্যক্তি যে কমের সামঞ্জস্য হবে সেই কমের সঙ্গে কেমন মাঠে উঠবে, যদি বাজি ফোটানো বাজনা বাজানো এগুলো কাদের সংস্কৃতি বলেন তো, হিন্দুদের নাকি, হিন্দুরা করবে ওরা ওদের ধর্ম ওরা করুক গে, তোমরা মুসলমানের বাচ্চা তোমরা বাজি ফোটাবে কেন, তোমরা কি কেয়ামতের মাঠে হিন্দুদের সঙ্গে উঠে জাহান্নামে যেতে চাও নাকি, অতএব সাবধান, প্রত্যেক বাপকে বলছি ছেলেকে সাবধান করুন, বড় ভাইকে বলছি ছোট ভাইকে সাবধান করুন, মাকে বলছি বাচ্চাকে আদর করে এসব কিনে দেবেন না, নিজের ঘর থেকে খেলনাগুলো হটান, এগুলো মূর্তি পূজা, ইব্রাহিম মূর্তি ভাঙ্গা নবী ছিলেন, ঘরে যেন মূর্তি না থাকে, ছবি থাকবে না মূর্তি থাকবে না, মূর্তি মানে খেলনা ওই যে প্লাস্টিকের খেলনা, আর ছবি মানে নেতা নেত্রী বড় ছবি একজন টাঙিয়ে রাখেন ঘর মধ্যে, পিসার ছবি থাকে নেতা নেত্রী ছবি থাকে, কোন ছবি চলবে না মুসলমানের ঘরে, লা তাদখুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন ওয়া তামাসিল, ওই ঘরে কখনই রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে ছবি থাকে এবং যে ঘরে কুত্তা থাকে বাজে কুত্তা, সাবধান, ছবি মূর্তি নিয়ে খবরদার ঘরে থাকবে না, আপনার ঘরে থাকলে সব ভেঙে গুঁড়ো ফেলে দেন, বাচ্চাদের বলছি বাবা তোমরা আনন্দ করো নির্দোষ আনন্দ করো, যে আনন্দ করলে তুমি জাহান্নামে যাবে সে কাজটা করো না, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি আলামিন, ঈদের তারা এসছেন সবাইকে আমার নিজের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ রইল, আবার যদি কখন দেখা হয় এক বছর পরে আবার দেখা হবে, যদি মৃত্যুবরণ করি সবাই সবাইকে ক্ষমা করবেন, আমি যদি মারা যাই আমাকে আপনারা ক্ষমা করে দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।